السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ববরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কয়েক সপ্তাহ ধরে মসজিদে মসজিদে খুতবায় এবং প্রচার মাধ্যমে আপনারা মসজিদুল আকসার নাম শুনছেন, জেরুজালেমের নাম শুনছেন, আর যাকে বাইতুল মুকাদ্দাস বলে অনেকে তার নাম শুনছেন। ব্যাপারটা কি? ব্যাপারটা নিশ্চয়ই শুনেছেন যে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করা হবে। এ ব্যাপারে আমেরিকা আমেরিকা বড় দাদা মত দিয়েছে। এই জন্য মুসলিমদের দুর্ভাবনা দুশ্চিন্তার শেষ নেই। তার কারণ, এই ফিলিস্তিন, এই জেরুজালেম, এই বাইতুল মাকদেস বা আল মসজিদুল আকসা, এটা ফিলিস্তিনিদের আভ্যন্তরিক ব্যাপার নাকি সারা বিশ্বের মুসলমানদের জন্য সর্বজনীন বা সার্বজনীন ব্যাপার? মুসলমানদের ব্যাপার না ফিলিস্তিনিদের আভ্যন্তরীণ ব্যাপার? অনেকেই ব্যাপারটাকে লঘু করে দেখার চেষ্টা করে, বলে এটা ফিলিস্তিনিদের আভ্যন্তরিক ব্যাপার, বাইরে থেকে আমাদের কোন রকমের হস্তক্ষেপ বৈধ নয় বা ঠিক না। কিন্তু মসজিদে মসজিদে এর আলোচনার মানেই হচ্ছে, তারা সকলেই বলছেন যে ফিলিস্তিন শুধু ফিলিস্তিন, বিশেষ করে বাইতুল মাকদেস, বাইতুল মাকদেস শুধু ফিলিস্তিনিদের ব্যাপার না, এটা হচ্ছে কাদের ব্যাপার? মুসলমানদের ব্যাপার, সমস্ত মুসলমানদের ব্যাপার। নিশ্চয়ই সংক্ষেপে আপনি জানতে চাইবেন এই বাইতুল মাকদেসের ইতিহাস কি। বাইতুল মাকদেসের ইতিহাস বহু পুরানো, কারণ এটা হচ্ছে মসজিদ, দুনিয়ার বুকে সর্বপ্রথম যে মসজিদ বানানো হয় সেটা কোন মসজিদ? কাবা শরীফ। দ্বিতীয় মসজিদ হল কোন মসজিদ? আল মসজিদুল আকসা। দুই মসজিদের মধ্যে কত বছরের পার্থক্য ছিল? মাত্র 40 বছরের। তাহলে বুঝতে পারছেন যে ফিলিস্তিনের এই জেরুজালেম কত বছর আগে থেকে এখানে বসবাস শুরু হয়েছে। আমরা যে ইতিহাসে জানি, মোটামুটি 3000 খ্রিস্টপূর্ব, তার মানে খ্রিস্টাব্দ সাল যখন থেকে গণনা হয়, কখন থেকে খ্রিস্টাব্দ সাল গণনা হয়? ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে। তার আগে 3000 বছর আগেও আমরা ইতিহাস জানি যে এখানে মানুষ বসবাস করত, আর এখানে ওই শহর গড়ে উঠেছিল বা জনপদ গড়ে উঠেছিল। সেখানে কেনান বংশের গোত্র ওখানে বসবাস করেছে, তারপরে পারস্য দেশের লোক সেখানে গিয়ে রাজত্ব করেছে। এটা হচ্ছে 1000 খ্রিস্টপূর্ব সনে। তারপরে ইস্কান্দার, আলেকজান্ডার মাকদুনি সেখানে বসবাস করেছেন এবং রাজত্ব করেছেন প্রায় 332 খ্রিস্টপূর্বে। তারপরে রোমানরা সেখানে রাজত্ব করেছে 63 খ্রিস্টপূর্বে। তারপরে ইহুদদের যে বিক্ষোভ হয়, তারা যে আন্দোলন আনে রোমকদের ওপরে, আন্দোলন আনার ফলে তারা সেখানে বসবাস করতে শুরু করে। এটা হচ্ছে সত্তর খ্রিস্টাব্দে। তারপর সেখানে 132 খ্রিস্টাব্দে তাদের রাজত্ব কায়েম হয়, কিন্তু 135 খ্রিস্টাব্দে তাদেরকে দমিয়ে দেওয়া হয় এবং জেরুজালেম মানে সেখানে বহু কিছু ধ্বংস করা হয়। আবার রোমকদের শাসন কায়েম হয় আর সেখানে ইহুদিদেরকে মানে একেবারেই প্রদমিত করে দেওয়া হয়, তাদেরকে মাথা তুলতে দেওয়া হয়নি। এখানে তারপরে 135, তার মানে তখন ঈসা আলাইহিস সালামের জন্ম হয়ে গেছে, তারপর তারা ওইভাবেই খ্রিস্টানরা সেখানে রাজত্ব করে আসলো। আপনারা এটা জানেন যে ওখানে ইহুদিরা দাবি করে যে এটা আমাদের, কেন না এখানে হচ্ছে তাদের নবী মুসা, তাদের নবী দাউদ, তাদের নবী সুলাইমানের রাজত্ব এখানেই ছিল। আর খ্রিস্টানরা দাবি করে যেহেতু ঈসা আলাইহিস সালামের জন্ম হয় কোথায়, জন্ম হয় ওই জেরুজালেমেই, বাইতে লাহমে তার জন্ম হয় এবং সেখানে তার মসজিদ ছিল বলে তারা সেটা দাবি করে। তারপরে যখন আমাদের ইসলাম আসে, ইসলাম যখন এলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখন হযরত উমারের খেলাফত কাল এলো, তখন ইয়ারমুকের যুদ্ধ হলো, রোমকদেরকে তাদের পরাজিত করা হলো। আর ওইদিকে রাস্তা পরিষ্কার হওয়ার ফলে বাইতুল মাকদেস বা ফিলিস্তিন জয় করা হলো। ফিলিস্তিন যখন জয় করা হলো, জেরুজালেমে তখন শাসন ছিল কাদের, খ্রিস্টানদের। খ্রিস্টানরা বলল আমরা মেনে নিচ্ছি শান্তির সাথে, সন্ধির সাথে আমরা আমাদের শহর সমর্পণ করব, কিন্তু সরাসরি খলিফাকে এখানে আসতে হবে। হযরত উমার রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর এলে তিনি সরাসরি একটি গোলাম নিয়ে ফিলিস্তিনে গেলেন এবং একবার উটের পিঠে গোলাম চেপেছিলেন, একবার খলিফা চেপেছিলেন। প্রসিদ্ধ ঘটনা, এসবগুলো বলার সময় নেই। যখন ফিলিস্তিনে গেলেন তখন তার জেরুজালেমের যে চাবি ওমারকে সমর্পণ করা হল। হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে একটা মসজিদ তৈরি করলেন, যে জায়গাতে নোংরা ফেলে রেখেছিল কারা, ওই খ্রিস্টানরা নোংরা ফেলে রেখেছিল, তারপর সেই জায়গা পরিষ্কার করে সেখানে মসজিদ তৈরি করলেন। মসজিদ তৈরি করে তারপরে সেখান থেকে তিনি বিদায় হলেন। মসজিদটা হচ্ছে দক্ষিণ দিকে, মানে যে জায়গাটা আছে সেই জায়গাটা দক্ষিণ দিকে কোণে, মসজিদটা আপনার ছবিতে নিশ্চয়ই দেখেছেন। তারপরে মুসলমানরা রাজত্ব শুরু করে, সেখানে উমাবি আব্বাসীরা রাজত্ব শুরু করে প্রায় 691 খ্রিস্টাব্দে। তারপরে ওলিদ বিন আব্দুল মালিক তিনি মসজিদুল আকসাটাকে নতুন করে বানান। আর ওই যে ওখানে কুব্বাতুস সাখরা বলে যে মসজিদ আছে পাশে, কুব্বাতুস সাখরা আলাদা আর বাইতুল মাকদিস যেটা মসজিদ, মসজিদুল আকসা কিন্তু আলাদা। কুব্বাতুস সাখরা হচ্ছে পাথরটা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে মেরাজে গিয়েছিলেন, তখন কিন্তু মসজিদ ছিল না, যে মসজিদটা ওমার বানিয়েছেন। তো মসজিদ আলাদা আর এই মসজিদ আলাদা। আমরা যে গোল মতো ঘরটা দেখি ওটা কিন্তু বাইতুল মাকদিস না। বাইতুল মাকদিস কোনটা, পাশে যে চার কোনা মসজিদ ওইটা। বেশ, তারপরে তারা রাজত্ব করলেন কত বছর, 833 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করলেন। তারপর তুলোনিয়ুন এক্সেদিয়ুন রাজত্ব, তারাও মুসলমান, তারা রাজত্ব করলেন, মানে তুর্কিয়ার রাজত্ব আর কি, তুর্কিস্তানি বা তুর্কি রাজত্ব। তারপরে তারা করলেন 969 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর ফাতেমি সালাজিকারা রাজত্ব করলেন, তারা ছিল মানে মোটামুটি 1187 খ্রিস্টাব্দ পর্যন্ত। এইভাবে খ্রিস্টানদের দখলে চলে গেল যখন দৌলা ওসমানী ফাতেমিদের কাছ থেকে। ফাতেমি বলতে শিয়ার মানে বংশ তারা, বা শিয়া ধর্মী তারা। তো তাদের কাছে যখন রাজত্বটা ছিল তখন খ্রিস্টানরা তাদের কাছ থেকে আবার বাইতুল মাকদিস বা জেরুজালেম দখল করে নিল। এই সময়ে সালাহউদ্দিন আইয়ুবি বলে একজন মুসলিম বাদশাহ এলেন। মারাকাতে হিত্তিন যুদ্ধে খ্রিস্টানদেরকে পরাজিত করে তিনি মুসলিম রাজত্ব কায়েম করলেন এবং মসজিদ ফিরে এলো কাদের হাতে, মুসলিমদের হাতে। এটা হচ্ছে 1187 খ্রিস্টাব্দে। তারপরে শুরু হলো তার রাজত্ব পর থেকে মামালিকদের রাজত্ব শুরু হলো 1253 পর্যন্ত, 1253 খ্রিস্টাব্দ পর্যন্ত ওসমানীরা রাজত্ব শুরু করলেন, রাজত্ব চলছিল তখন 1516 খ্রিস্টাব্দ, আর এই রাজত্ব আপনার চলতে থাকলো 1840 পর্যন্ত। এইভাবে মোটামুটি 1831 আর 1856 এইগুলোতে আপনার তখন চলে এসেছে ইংরেজ শাসন আমাদের দেশেও, আমাদের দেশেও গেছে ইংরেজ, আর এখানে আরবেও ইংরেজ চলে এসেছে। ইংরেজের শাসন তখন তারা দেখেছিল সারা বিশ্ব ঘুমিয়ে আছে, আপোষে রাজত্ব কায়েম করে রেখেছে, জমিদারি কায়েম করে রেখেছে। এই সুযোগে তারা ব্যবসা করার নাম নিয়ে যেমন ভারতবর্ষ উপমহাদেশকে তারা এই করেছিল, কি বলে আগ্রাসন করেছিল, ঠিক এখানেও আগ্রাসন শুরু করল। তারপর তারা আস্তে আস্তে ওই ফিলিস্তিন দখল করল, ফিলিস্তিন যখন দখল করল তখন বলল যে না, ইহুদিদের এখানে অধিকার আছে, তারা ওই অধিকার নিজেদের অধিকার কায়েম করল, কারণ তারা খ্রিস্টান আর ঈসা আলাইহিসসালাম সেখানেই, যিশু সেখানেই জন্মগ্রহণ করেছেন, সুতরাং তাদের অধিকার নিয়ে এবং ইহুদিদের অধিকার নিয়ে ভাবাভাবি করে তারা ওদেরকেও অধিকার দিল, ফলে ইহুদিদের সংখ্যা ওখানে বাড়তে লাগল। আপনার ওই মাত্র কুদস যাকে বলা হয়, বর্তমান নাম হচ্ছে কুদস, ওইখানে তখন ইহুদি সংখ্যা বাড়ল 6000, এটা 1866 খ্রিস্টাব্দে। তারপরে 14000 হল 1887 সালে, তারপরে 20000 হল 1890 সালে, 28000 হল 1895 সালে, এইভাবে বাড়তে বাড়তে 48000 হল। তারপরে অবশ্য বিশ্বযুদ্ধ, যে প্রথম বিশ্বযুদ্ধ হল, বিশ্বযুদ্ধের সময়ে আবার সংখ্যা কমে গেছিল। কিন্তু যখন এরা, এই ইংরেজরা বেশি জোর মানে এ করলো আর কি, আগ্রাসন শুরু করলো, আগ্রাসন শুরু করে তারা যখন রাজত্ব কায়েম করল তখন ধীরে ধীরে আবার মাথাচাড়া দিয়ে উঠল, এবং তাদের যখন এ হলো আর কি, মানে তারা যখন ছেড়ে গেল, যেমন ভারত ছেড়ে যখন গেল, ভারত ভাগ করে দিয়ে গেল, ঠিক ওই রকমই ফিলিস্তিন ছেড়ে যখন ইংরেজ চলে গেল, ইহুদির হাতে ক্ষমতা তুলে দিয়ে গেল। ইহুদির হাতে ক্ষমতা তুলে দেওয়ার ফলে ইহুদিরা রাষ্ট্র কায়েম করল, তারা রাষ্ট্র কায়েম করল কোথায়, 1948 সালে ইহুদি রাষ্ট্র কায়েম করল আরবি বা ফিলিস্তিনি বা মুসলমানদের জমির ওপরে, তাদের ওই যে সংখ্যা বাড়িয়ে। এখন তো বর্তমান বিশ্বে গণতান্ত্রিক আইন, তাই না, যাদের সংখ্যা বেশি, যাদের ভোট বেশি, তাদেরই রাজত্ব। সুতরাং 1948 সালে এটা হল। তারপরে আস্তে আস্তে আরবরা যুদ্ধ দেখল যে অবস্থা খারাপ, তাদের বিরুদ্ধে যুদ্ধ করল 1967 সালে, কিন্তু দুঃখের বিষয় যে ইহুদিদের কাছে আরবদের পরাজয় হল, ফলে তারা সেটাকে দখল করে নিল এবং তখনই ঘোষণা করল যে জেরুজালেম হবে ইহুদির রাজধানী, ইহুদি রাষ্ট্রের রাজধানী বা ইসরায়েলের রাজধানী। কিন্তু আরবরা সেটা মেনে নেয়নি, এমনকি রাষ্ট্রসংঘ পর্যন্ত মানেনি, ইউরোপের লোকেরাও মানেনি, কিন্তু আমেরিকা শেষকালে এটা, মানে যেহেতু আমেরিকা বুঝতেই পারছেন ইহুদিরা সব বড় বড় পদে আছে, এইভাবে আমেরিকা মেনে নিল, আর সেখানে বলে দেওয়া হল যে এখানে আমরা আমাদের যেটাকে বলে এমবিসি, এমবিসি বা কি বলে সেখানে গিয়ে কায়েম করব, আর সেখানে গেলেই সেটা কি হয়ে যাবে, রাজধানীর বলে পরিচিতি লাভ করবে এবং গণ্য হয়ে যাবে। এই যে একটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের ফলে সারা বিশ্বের মুসলমানরা দুঃখিত, সারা বিশ্বের মুসলমানরা দুঃখিত। খালি আজকে আমি আপনাদেরকে জানাতে চাইব যে মুসলমানরা কেন দুঃখিত। এই বাইতুল মাকদেস, এই মসজিদের সাথে মুসলমানদের সম্পর্ক কি, আমি একটু করে বলার চেষ্টা করব, আজকে যদি শেষ করতে পারি তো ভালো, না হয়তো ইনশাআল্লাহ আবার কোন অন্য অবসরে বাকিটা পূর্ণ করব। মসজিদুল আকসা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় মসজিদ। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু মসজিদিন উদিআ ফিল আরদি আউয়াল, পৃথিবীতে কোন মসজিদ সর্বপ্রথম তৈরি করা হয়েছে। কালা আল মসজিদুল হারাম, বললেন মসজিদুল হারাম, আর এর দলিল রয়েছে কোরআনে, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন্নাসি লাল্লাযী বিবাক্কাহ মুবারাকা ওয়া হুদা, এই যে এখানে বলা হয়েছে, তো কোরআনেও আছে এবং হাদিসে বলা হলো সর্বপ্রথম মসজিদ হলো কোন মসজিদ, মসজিদুল হারাম। এবারে সমস্যা হচ্ছে এখানে মতভেদ আছে, কে আগে বানিয়েছেন, ফেরেশতারা নাকি আদম। মোট কথা সর্বপ্রথম মসজিদ হল কি, মসজিদুল হারাম। তারপরে আমি জিজ্ঞেস করলাম সুম্মা আই, তারপর কোন মসজিদ, তিনি বললেন আল মসজিদুল আকসা। কুলতু কাম কানা বাইনাহুমা কাল আরবাউনে সানা, এই দুই মসজিদ বানানোর মধ্যে কতটা পার্থক্য ছিল, কত বছর ব্যবধান ছিল, ৪০ বছর। এখানে বোঝা গেল যে ফিলিস্তিনের যে মসজিদ আছে, মসজিদ হচ্ছে সর্বপ্রথম মসজিদ এবং সর্বপ্রথম দ্বিতীয় মসজিদ। কিবলাতুল মুসলিমিন ছিল এই বাইতুল মাকদিস। তার মানে প্রথমে মুসলিমিন কারা সেটা আপনাদেরকে জেনে রাখা দরকার। মুসলমান কারা, যারা মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়ন করে তারাই কি মুসলমান, নাকি আরো কাউ আরো কোন নবীর উম্মতদেরকে মুসলমান বলা হতো? প্রত্যেক নবীর অনুসারী যারা, প্রত্যেক নবীর সঠিক অনুসারী সবাই হচ্ছেন মুসলমান, এই কথাটা মাথায় রাখবেন। আদম নবী থেকে নিয়ে মোহাম্মদ নবী পর্যন্ত যারাই নবীর অনুসারী তারা হচ্ছে মুসলমান। এমনকি শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর জামানাতেও যারা বর্তমানে মুসলমান বলে দাবি করে তারাও মুসলমান নয়, যদি তারা সঠিকভাবে, যেমন কাদিয়ানিরা মুসলমান বলা হয়, শিয়ারা তাকে মুসলমান বলা হয়, কিন্তু সঠিকভাবে তারা কি মুসলমান না। তাহলে সঠিক মুসলমান কারা, যারা সঠিকভাবে ইসলাম মেনে চলে, আর ইসলাম হচ্ছে আল্লাহর কাছে একমাত্র ধর্ম, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। শুধু এই শেষ যুগে না, প্রথম যুগ থেকেই ইসলাম ছিল, আর যারা সেই ধর্মকে মেনেছে তারাই হচ্ছে মুসলিমিন, মুসলিমুন, মুসলমান। সুতরাং এরা সবাই মুসলমান। আর এই বাইতুল মাকদিস ছিল কিবলা, মুসলমানদের কিবলা। তার মানে ইহুদি খ্রিস্টানরা যখন তাদের নামাজ পড়ে কোন দিকে মুখ করে করে, পড়ে বাইতুল মাকদিস জেরুজালেমের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুরু শুরুতে নামাজ পড়তেন তখন কোন দিকে মুখ করে করতেন, পড়তেন বাইতুল মাকদিসের দিকে, মসজিদুল আকসার দিকে। সুতরাং তারপরে সেটা মানসুখ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইছিলেন যে কেবলা আমাদের আলাদা হোক, মানে প্রত্যেক বিষয়েই তিনি চাইছিলেন যে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করব, কিন্তু যে বিষয়ে কোন অর্ডার না আসে, কোন অনুমতি না আসে, নিজে থেকে তো কিছু করতে পারেন না। আল্লাহ রসুল মনে মনে চাইছিলেন কিন্তু করতে পারছিলেন না। তারপরে আল্লাহ তাআলা বললেন ওমা জাআলনাল কিবলাত আল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনাআলামা মান ইত্তাবিউর রাসূল মিম্মা ইয়ানকালিবু আলা আকিবাইহি ওয়া ইন কানাত লা কাবীরাতান ইল্লা আলা আল্লাযীনা হাদা আল্লাহ মা কানা আল্লাহু লিইযিয়া ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহীম। সূরা বাকারার 143 তার আগে পড়ে কয়েকটি আয়াত অবতীর্ণ হল যেখানে বলা হল যে কেবলা তোমার পরিবর্তন করা হলো, তুমি যেটা চাইছিলে আকাশের দিকে তাকাতেন খালি, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকাতেন, কি যে নামাজের সময় কেবলাটা আমাদের পরিবর্তন হোক। তো কেবলা পরিবর্তন হয়ে গেল, আল্লাহ আদেশ হলো কেবলা পরিবর্তন হয়ে গেল। এমন কি কিছু লোক যখন কেবলার খবর শুনলেন যে কেবলা পরিবর্তন হয়েছে, তো নামাজ পড়তে পড়তেই একেবারে উত্তর থেকে দক্ষিণ দিকে ঘুরে গেলেন, তাই না? আর সেই মসজিদটার নাম এখন কি হয়ে গেছে, কেবলাতাইন। সেই মসজিদটা এখন মসজিদুল কেবলাতাইন। মদিনায় যদি যান, মদিনা ইউনিভার্সিটির কাছাকাছি সেই মসজিদটা, তার নামই হয়ে গেছে মসজিদুল কেবলাতাইন। তাহলে বোঝা গেল ফিলিস্তিন বা বাইতুল মাকদেস এই মসজিদ আমাদের প্রথম কেবলা ছিল। তাহলে মুসলমানদের, সারা মুসলমানদের কেবলা ছিল না শুধু ফিলিস্তিনিদের, সারা মুসলমানদের প্রথম কেবলা ছিল এই বাইতুল মাকদেস। নম্বর ৩, এই মসজিদ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা হয়েছিল। আমরা অনেক সময়ে ইসরা আর মেরাজ জানি, দুটো জিনিস, তাই না? ইসরা কাকে বলা হয়? মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত, মসজিদুল আকসা পর্যন্ত, এই এই এই সফরটার নাম হচ্ছে ইসরা। ইসরা মানে হচ্ছে রাতের, রাত্রে ভ্রমণ। আর ওখান থেকে বাইতুল মাকদেস থেকে উপর দিকে যে সফর, সাত আসমানের সফর, এটাকে বলা হয় মেরাজ। তাহলে ইসরা হয়েছিল ফিলিস্তিন পর্যন্ত, আর ওইখান থেকে মেরাজ হয়েছিল সাত আসমান ওপরে আল্লাহ তাআলার কাছ পর্যন্ত আপনার ইসরা মেরাজ হয়েছিল। তাহলে এখানেও গুরুত্ব রয়েছে, মুসলমানদের গুরুত্ব, যে আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে তিনি ইসরায় গিয়েছিলেন এবং সেখান থেকে মেরাজে গিয়েছিলেন। গিয়েছিলেন কিছু এক রাতে কি ভ্রমণ করা সম্ভব? ফিলিস্তিন যাওয়া কিসের জন্য? বোরাকে চেপে গিয়েছিলেন, তাই না? বোরাকে গিয়েছিলেন, আর বোরাকে এক রাতে আল্লাহ তাআলার ইচ্ছা, তার এক নির্দিষ্ট কোন বাহন, সেই বাহনে করে তিনি সেখানে এক রাতের মধ্যে চলে গিয়ে মেরাজ থেকে ফিরে এসে আবার এক রাতেই মক্কায় ফিরে এসেছিলেন। বাসা নামদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গিয়েছিলেন, স্বশরীরে গিয়েছিলেন না স্বপ্নে গিয়েছিলেন? স্বশরীরে গেছেন, তার প্রমাণ কি? যদি স্বশরীরে না হতো তাহলে অমুসলিমরা, মুশরিকরা এটাকে অবিশ্বাস করত না। অবিশ্বাস কেন করলো? এটা কি সম্ভব নাকি? স্বপ্নে যদি বলতো আমি স্বপ্নে গিয়েছিলাম তো কেউ বলতো? অবিশ্বাস করত না, অবিশ্বাস করা কোনো কথাই ছিল না। সুতরাং আমাদের গুরুত্ব রয়েছে যে এই মসজিদ, যে মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে গিয়ে বোরাক বেঁধে তারপর সেখান থেকে তিনি মেরাজে গিয়েছিলেন। সুতরাং এটা হল আর একটা গুরুত্ব। চার নম্বর গুরুত্ব হচ্ছে মসজিদুল আকসা সমস্ত নবীদের মিলন ক্ষেত্র। মসজিদে আকসা সমস্ত নবীদের মিলন ক্ষেত্র, এইখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের ইমামতি করেছেন। আর এখান থেকে বলা হয় ইমামুল আম্বিয়া। এখানেই মেরাজের রাতে ওখানেই নবীদেরকে নিয়ে ইমামতি করেছেন, নামাজ পড়েছেন। সুতরাং এটা হল সমস্ত নবীদের মিলন ক্ষেত্র। নম্বর পাঁচ, এই মসজিদ হচ্ছে তিনটে সেই বিশিষ্ট মসজিদ যে মসজিদে যাওয়া ইবাদতের নিয়তে বৈধ বা বিধেয়, সেখানে আপনি ইবাদতের নিয়তে যেতে পারেন। বাকি এই তিন মসজিদ ছাড়া অবশ্য অন্য এক হাদিসে আছে কুবার মসজিদে যাওয়া যায়, কুবার মসজিদে যদি একটা নামাজ পড়া হয় কত সওয়াব হয়? একটা উমরার সওয়াব হয়, উমরা হজের না, উমরার সওয়াব হয়, ঠিক আছে? তো এই তিনটে মসজিদ কি কি? যে মসজিদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তার মানে নেকির উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে সফর করা যাবে না তিনটে মসজিদ ছাড়া। তুর পাহাড়ও নেকির উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে যাওয়া যাবে না। জাবালে নূরের গারে হেরা ইবাদত করার উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে যাওয়া যাবে না। জাবালে সর ইবাদতের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে যাওয়া যাবে না। কোন মাজার, কোন কবর নেকির উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে বা ইবাদতের উদ্দেশ্যে সফর করে যাওয়া যাবে না। লা তুসাদ্দুর রিহাল, সফর করা যাবে না। এই যে আমরা যখন মক্কা থেকে মদিনা যাই, বলি যে কি জন্য যাচ্ছি আমরা মক্কা থেকে মদিনা? মসজিদের জিয়ারতের জন্য যাচ্ছি, কবর জিয়ারতের জন্য না। কারণ কবর জিয়ারতের জন্য যাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এ তিনটে মসজিদ ছাড়া এই নিয়তে আপনার সফর করা জায়েজ না। তার সার তিনটে মসজিদ কি কি? মসজিদুল হারাম, আর মসজিদুন নববী মদিনায়, আর তিন নম্বর মসজিদ হচ্ছে মসজিদুল আকসা যেটা আছে জেরুজালেমে। তাহলে এটা মুসলমানদের ব্যাপার না ফিলিস্তিনিদের ব্যাপার? মুসলমানদের ব্যাপার। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মসজিদে হারামে যদি কেউ নামাজ পড়ে তো সেই নামাজ কত নামাজ অপেক্ষা শ্রেষ্ঠ? এক লক্ষ রাকাত থেকেও শ্রেষ্ঠ, এক লক্ষ নামাজ থেকেও শ্রেষ্ঠ। আর মসজিদুন নববীতে যদি কেউ নামাজ পড়ে তাহলে সেই মসজিদে কত রাকাত নামাজ অপেক্ষা শ্রেষ্ঠ হবে? এক হাজার। কোন কেউ কেউ বলে 50,000, কিন্তু সে সব সহি না। আর যদি কেউ মসজিদুল আকসায় নামাজ পড়ে তাহলে কত হাজার সওয়াব হবে? 250 নামাজের সমান। এর হাদিস সহি হাদিস, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতুন ফি মসজিদি আফযালু মিন আরবাই সালাওয়াতিন ফি, মসজিদে আকসাতে চারবার নামাজ পড়া অপেক্ষা আমার মসজিদে নামাজ পড়া, তার মানে কতবার হলো? তাহলে 250 নামাজ হলো। 500 নামাজ পড়ার হাদিস বা একটা হাদিসে আছে 1,000, এ হাদিস সহি না। 500 হাদিস 1000 হাদিস সহি না, বরং 250 হাদিসের সহি একটা হাদিস এসেছে, যাতে বোঝা যায় ফিলিস্তিনের মসজিদে নামাজ পড়লে 250 নামাজ পড়া হয়। আর একটা হাদিসে আছে যে সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মাকদেস তৈরি করলেন, এই মসজিদ যখন সুলাইমান তৈরি করেছিলেন, তখন আল্লাহর কাছে তিনটি জিনিস চেয়েছিলেন, যে আল্লাহ এমন আমি বিচার চাই যে বিচার তোমার বিচারের মতো, তার মানে তোমার মতো হবে, তুমি যে বিচারে সন্তুষ্ট সেই বিচার আমি চাই, আর এমন রাজত্ব চাই যে রাজত্ব আমি ছাড়া আমার পরে আর কারো জন্য যেন শোভনীয় না হয়, কেউ যেন আমার মতো রাজত্ব না পায়। আচ্ছা, জিন বস করা যায় না? যায় না। বলেছেন যে সুলাইমানের জিন বস ছিল, অতএব সুলাইমান বলেছিলেন যে আমার মতো রাজত্ব যেন কেউ না পায়, অতএব জিন বস করা সম্ভব না। কিন্তু যদি জিন নিজে থেকে বস হয়ে যায়, বন্ধুত্বের খাতিরে কারো কাছে আসে, তাহলে কি এই দোয়ার বিরোধী হয়? না। জিন যদি নিজে থেকে বস হয় তাহলে এই দোয়ার বিরোধী নয় বা এই রাজত্বের বিরোধী নয়। আর একটা চেয়েছিলেন, আল্লা ইয়াতি আহাদুন লা ইউরিদু ইল্লা সলাতা ফিহি ইল্লা খরাজা মিন যুনুবিহি কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি এই মসজিদে আসবে এবং নামাজ পড়বে, তার উদ্দেশ্য নামাজ পড়া ছাড়া অন্য কিছু নয়, নয় দেখতে গেলাম তা নয়, বরং কিসের জন্য আসবে? নামাজের জন্য আসবে। তাহলে সেখান থেকে বেরিয়ে যাবে সেই দিনকার শিশুর মতো, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল, তার মানে একেবারে নিষ্পাপ হয়ে বেরিয়ে যাবে। বাইতুল মাকদেস ওখানে মসজিদ দেখতে যায়, অনেকে পাথর দেখতে যায়, বলে পাথর ওখানে ঝুলছে নাকি, বলে ঝুলন্ত পাথর আছে ওখানে? না না না, পাথরটা ঝুলন্ত না, মানে অনুষ্ঠান চারিদিকে আছে, তার খাম্বা আছে বা আপনার স্তম্ভ আছে বা দেওয়াল আছে, ঝুলন্ত পাথর নয়, ওটা ভুল ধারণা মানুষের। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই সওয়াব তাকে দেওয়া হয়েছিল, এই সওয়াব তাকে দেওয়া হয়েছিল কি, যে এই মসজিদে যে নামাজ পড়বে একবারে নিষ্পাপ হয়ে ফিরে যাবে, প্লাস 250 নামাজের সমান হবে। নম্বর সাত গুরুত্ব হচ্ছে যে এই ভূমি হচ্ছে মোকাদ্দাসা। মোকাদ্দাসা মানে কি? পবিত্র ভূমি। মোকাদ্দাসা মানে পবিত্র ভূমি। পবিত্র ভূমি কেমন আপনি বুঝবেন? যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া মুসা ইখলান আলাইকা ফাইন্নাক বিল আরদিল মোকাদ্দাসি তোয়া ফাইন্নাকা, হ্যাঁ মোকাদ্দাসি তোয়া, তো এই যে মোকাদ্দাস, মোকাদ্দাস জায়গা, মোকাদ্দাস মানে যেখানটাকে পবিত্র মনে করা হয়, আর ইখলান আলাইকা মানে হচ্ছে তুমি জুতো খুলে ফেলো, সেই জায়গাতে জুতো পরে যাওয়া যায় না, কারণ সাধারণত জুতোতে ময়লা থাকে, ময়লা না থাকলে আলাদা কথা, মসজিদের ভিতরে আমরা জুতো পরে যাই না, কেন? যেহেতু মসজিদ হচ্ছে মোকাদ্দাস, সেখানটা আমরা পবিত্র মনে করি, সে অপবিত্র জুতো নিয়ে মসজিদে ঢুকব, এটা আমাদের জন্য শোভনীয় নয়। এই ফিলিস্তিনের জমি এটা হচ্ছে মোকাদ্দাস, এটা মুসা আলাইহিসসালাম বলেছিলেন। মুসা আলাইহিসসালাম যখন নিজের দলবল নিয়ে বনী ইসরাইল থেকে নিয়ে এখানে এসেছিলেন, তখন সেখানে বিশাল বিশাল মানে শক্তিশালী এবং মানে দুর্দণ্ড প্রতাপ যাকে বলে সেখানে বাস করত, তো বলা হলো এদেরকে যুদ্ধে পরাজয় করে আমরা এটা দখল করব। তো বলেছিলেন, ইয়া কওম ইদখুলুল আরদাল মুকাদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, এই আরদ মুকাদ্দাসা, এই যে আরদ মুকাদ্দাসা, এখানে চলো প্রবেশ করো। কোথায় সেটা? ফিলিস্তিন। এবং সেটাকে কি বলা হয়েছে? আরদ মুকাদ্দাসা, পবিত্র ভূমি। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা এখানে বলছেন, কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ আল্লাতি কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন, তার মানে রেজিস্ট্রি করে দিয়েছেন যে হে মুসা, এই জমি হচ্ছে তোমার জন্য। কার জন্য? বানী ইসরাইলের জন্য। বাস হয়ে গেল কথা। দেখো, তোমাদের কোরআনেই দলিল রয়েছে যে এই বাইতুল মাকদেস, এই জেরুজালেম হলো কাদের জন্য? ইহুদিদের জন্য। হ্যাঁ, কোনো জবাব আছে? এর জবাব হলো ইহুদিদের জন্য নয়, ইহুদিরা তো নিজের নাম নিয়ে মুসলমানদের থেকে আলাদা হয়ে গেছে। প্রত্যেক যুগের নবীদের অনুসারীরা কি ছিলেন? মুসলমান ছিলেন, যারা পৃথক হয়ে আলাদা নাম নিয়েছে, যেমন আমাদের শিয়া কাদিয়ানি আলাদা নাম নিয়েছে, তেমনি তারাও ইহুদি, কিন্তু এটা কোন ধর্ম না, এটা ওরা নিজেদের তৈরি করা ধর্ম, তারা সরে গেছে। তোর সুতরাং লিখে দেওয়া হয়েছে, রেজিস্ট্রি করা হয়েছে কাদের জন্য? মুসলমানদের জন্য। মুসলমানরা যারা সত্যপক্ষে মুসলমান তারাই কেয়ামত পর্যন্ত এই জমির আসল মালিক, আসল অধিকারী, তাদের নামেই রেজিস্ট্রি করা আছে। সুতরাং যারা এক নবীর উপরে ইমান আনে, অন্য নবীর উপরে ইমান আনে না, বা বেশিরভাগ নবীর উপরে ইমান আনে না, তারা এই জমি বা এই ভূমির অধিকারী? নাকি যারা সমস্ত নবীর উপরে ইমান আনে? আমরা মুসলমানরা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেষ নবীর উম্মত, আমরা ঈসার উপরে ইমান আনি এবং বলি ঈসা আলাইহিস সালাম। আর আমরা সুলাইমানের উপরে ইমান আনি, বলি সুলাইমান আলাইহিস সালাম। দাউদ নবী দাউদের উপরে ইমান আনি, বরং সমস্ত নবীর উপরে, মুসার উপরে ইমান আনি এবং বলি আলাইহিমুস সালাতু আসসালাম। তো আমরা সমস্ত নবীকে বিশ্বাস করি। আর তারা ইহুদি থেকে জিজ্ঞেস করেন তোমাদের নবীকে, তো বলবে মুসা, ডেভিড, সুলেমন, বাস। আর কি আর যিশু? যিশু তোমাদের নবী না? আরে যিশুকে তারা হত্যা করেছে, যিশুকে ওরা হত্যা করেছে, হত্যা করেছে ওরা মনে করে, কিন্তু হত্যা হয়েছে নাকি? ওরা মনে করে যে হত্যা করা হয়েছে, কিন্তু হত্যা করা তো হয়নি। তাকে কি করা হয়েছে? বাররাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা তাকে তুলে নিয়েছেন, আবার নেমে আসবেন, অবতরণ করবেন শেষ জামানায়। যখন সময় ঘনিয়ে আসবে তখন ঈসা আলাইহিস সালাম এসে আবার তার সেই জমি, সেই ভূমি কি করবেন? দখল করবেন। কিন্তু কি হয়ে? খ্রিস্টান হয়ে, মুসলমান হয়ে, শেষ নবীর উম্মত হয়ে, আল্লাহু আকবার। এমন কি নামাজের ইমামতি পর্যন্ত করবেন না। কে ইমামতি করবেন? ইমাম মাহদি, উম্মতে মুহাম্মাদি তুমি হচ্ছ তা সম্মানজনক, নবী হয়েও ইমামতি করবেন, আল্লাহু আকবার। কারণ তখন নবী হয়ে আসবেন না, মুহাম্মাদি উম্মত হয়ে আসবেন। তো মোট কথা হলো যে এই জমি রেজিস্ট্রি করা হয়েছে, লিখে দেওয়া হয়েছে কাদের জন্য? ইহুদিদের জন্য নয়, বানি ইসরায়েলের জন্য, মুসলমানদের জন্য। কিয়ামত পর্যন্ত যারা মুসলমান থাকবে আসল অধিকারী হচ্ছে তারাই। নম্বর আট, এই মসজিদ হচ্ছে এমন ভূমিতে যে ভূমি হল মোবারাকা। মোবারাকা মানে কি? বরকতময়, যেখানে বরকত আছে, সেই মসজিদে বরকত আছে, তার আশেপাশে জমিতে ভূমিতে বরকত আছে। এ কথা কোরআনে আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন, যেমন সূরা ইসরা, সূরা বানী ইসরায়েলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা, বারাকনা হাওলা, আল্লাহু আকবার। ওই মসজিদের আশেপাশে সব জায়গা হচ্ছে বরকতময়, বরকতময় ভূমি, আমরা বলি মুবারক। মুবারক মানেই হচ্ছে যে এমন যে সেখানে বরকত মানে অর্জন করার জন্য যাওয়া যায়। মক্কা মদিনাতে বরকত আছে তাই না? আমরা বরকত অর্জন করার জন্য যাই, ওখানেও বরকত আছে, যেমন বলা হলো নামাজ ইত্যাদির মাধ্যমে আমরা বরকত অর্জন করতে পারি। আর তাছাড়া বরকত হচ্ছে আরো একটা বরকত, যে সেখানে আমি প্রাচুর্য দান করেছি, ফল ফসল ইত্যাদিতে আমি প্রাচুর্য দান করেছি। সুতরাং এই একটা গেল যে এই মসজিদ হচ্ছে বরকতময় এবং তার আশেপাশে জমি এবং ভূমি হচ্ছে বরকতময়। তারপরে চলুন, শুধু এটা আমাদের নবীর জন্য বা এই ক্ষেত্রে বলা হয়েছে তা নয়, এর আগেও বলা হয়েছে। যেমন বলা হয়েছে, ওয়া আওরাসনাল কওমা আল্লাযিনা কানু ইস্তাদাফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা। এখানে বানী ইসরায়েলের জন্য বলা হয়েছে যে তাদেরকে আমি কি করলাম, ওয়ারিস বানালাম, যে ওই যে বানী ইসরায়েল মানে মুসলমানদেরকে, যে তাদেরকেও আমি ওই জমির বা ওই ভূমির কি বানালাম, ওয়ারিস বানালাম। সুতরাং সেখানেও বরকত, যার জন্য বলা হয়েছে আল্লাতি বারাকনা ফিহা, যে জমিতে, যে ভূমিতে আমি বরকত দিয়েছি। তারপর আল্লাহ তাআলা কোরআনের আরো অনেক জায়গাতে বলেছেন, সূরা আম্বিয়া সেখানে বলছেন, ওয়া নাজ্জাইনা ওয়া লুতান ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন, আমি ইব্রাহিমকে পরিত্রাণ দিলাম আর লুতকে পরিত্রাণ দিলাম। লুত, লুত আলাইহিস সালাম তাই না, সমসাময়িক নবী, কোথায়? আল্লাতি ইলাল আরদিল্লাতি বারাকনা ফি, তার মানে ইব্রাহিম আলাইহিসসালাম ওখানে হিজরত করে গিয়েছিলেন, কোথায়? বাইতুল মাকদেসে। এবং লূত আলাইহিসসালামও সেখানে গিয়েছিলেন, সূরা আম্বিয়া 71 নম্বর আয়াত। তারপর চলুন আম্বিয়া 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিয়া সুলাইমান আর রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন। সুলাইমান আলাইহিসসালামের ব্যাপারে বলছেন, তার ছিল বিনা কলে হাওয়ায় চলে তখতে সুলাইমান। এখন তো প্লেন উঠছে যন্ত্রের সাহায্যে, পেট্রোলের সাহায্যে, কিন্তু সুলাইমান আলাইহিসসালামের তখত চলত, তার মানে তার তখত চলত কিসে? তার সিংহাসন চলত কিসে? বা তার বসার জায়গা উড়ে যেত, সেটা হাওয়াতে আল্লাহ তাআলা ইচ্ছা মতো অথবা জিনের সাহায্যে যেমন করি হোক তিনি হাওয়াতে উঠতেন। আর সেটা কোন কোন ভূমিতে যেতেন? তিনি যেখানে মসজিদ তৈরি করেছেন তার সেখানেই রাজত্ব ছিল। আর তারপরে আপনার রাজত্ব বিশাল হল, আপনার বিলকিস রানীর গল্প মানে ইতিহাস বা ঘটনা আপনারা জানেন, যে বিলকিস রানী কোথায় ছিলেন? সাবা, ইয়ামানে। সেখান থেকে তার রাজত্ব সেখানেও রাজত্ব পৌঁছে গিয়েছিল, বরং সারা বিশ্বে সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব পৌঁছে গিয়েছিল। তারপরে সেখানে যে ওই ভূমিতে যে বিশাল বরকত আছে সে কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া জাআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল লাতি বারাকনা ফিহা। এখানে ওই যে রানীর বিলকিসের শহর সাবা, সেই সাবা থেকে নিয়ে আপনার ওই ফিলিস্তিনের ভূমি বা জমি পর্যন্ত, সে ব্যাপারে আল্লাহ বলছেন যে সমস্ত কোরা, সমস্ত কারিয়া বা সমস্ত জনপদে আমি কি রেখেছিলাম? বরকত রেখেছিলাম, বরকত রেখেছিলাম। তারপরে এইভাবে বরকতের কথা, তার মানে জমি হচ্ছে ওই ফিলিস্তিনের জমি এবং বাইতুল মাকদেসের আশেপাশে ভূমি হচ্ছে বরকতময় ভূমি। নম্বর নয়, কোরআন এই জমিকে, এই ভূমিকে বলেছিলেন নিরাপদ এবং প্রস্রবণ বিশিষ্ট উচ্চ ভূমি। আপনারা দেখেছেন বাইতুল মাকদেসের ছবি দেখলে দেখবেন উঁচু, তাই না? পাহাড়, তারপর যেমন মক্কাও পাহাড়ে ভর্তি, তেমনি ফিলিস্তিনে জেরুজালেমও পাহাড় আছে, বিভিন্ন পাহাড় আছে, পাহাড়ি আছে, এবং যেখানে মসজিদটা আছে সেখানেও উঁচু জায়গাতে আছে। তো সেই জায়গাতে যেখানে সুলাইমান আলাইহিসসালাম মসজিদ বানিয়েছিলেন, তারা বলে হাইকালে সুলাইমান, ইহুদিরা এখন বলছে, এবং খুঁড়ে খুঁড়ে ওই মসজিদের নিচেটাকে কি করে ফেলেছে, মানে হ্যাঁ গর্ত করে ফেলেছে, এবং বাস সামান্য হলেই বাস ধ্বংস করা যাবে। কিন্তু খুঁড়ে খোঁড়ার উদ্দেশ্যটা কি, যে তারা ভাবছে যে সুলাইমান আলাইহিসসালাম যে হাইকাল বা যে মসজিদ নির্মাণ করেছিলেন তার ধ্বংসাবশেষের নিজেই আছে, এই জন্য তারা খুঁজে খুঁজে দেখছে, খুঁড়ে খুঁড়ে দেখছে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো প্রমাণ পায়নি। ওটাও একটা যে আমরা এটা পেলেই, আর ওদের হাইকাল, ওদের যে যেটা তৈরি করবে সুলাইমানি হাইকাল সেটা কিন্তু রেডি আছে। যেমন আমাদের দেশে বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি করার সমস্ত কিছু রেডি আছে না? নেই, সব রেডি আছে, খালি অনুমতি মিললেই একবার ফটাফট লাগিয়ে দিয়ে মন্দির তৈরি হয়ে যাবে। ঠিক ওই রকমই ফিলিস্তিনে ওখানে হাইকালে সুলাইমানি তৈরি হবে, রেডি আছে, কোথায়? লন্ডনে, সব যেখানে রেডি করা আছে, খালি একবার এ হলেই রাষ্ট্রসংঘ বা সারা বিশ্বের যদি থেকে কোন রকমের অনুমতি পেয়ে যায় তো ওই মসজিদ ভেঙে ওখানে কি তৈরি করা হবে? সুলাইমানি হাইকাল তৈরি করা হবে। বুঝতে পারছেন, তারা এইসব করে দখল করার চেষ্টা করছে, দখলদারির চেষ্টা চলছে, ওখানে বেশি বেশি ইহুদিদেরকে নিয়ে এসে বাস করছে, বিনা পয়সায় নিয়ে আসছে সারা বিশ্ব থেকে, ঘর বানিয়ে দেওয়া হচ্ছে, সমস্ত চাকরি দেওয়া হচ্ছে, সুবিধা দিয়ে তার সেখানে রাখছে, এবং মুসলমানদেরকে আস্তে আস্তে ওখান থেকে তাদের জমি। হ্যাঁ, সমস্যা হচ্ছে ফিলিস্তিনিরা আবার তিন ভাগে বিভক্ত, তারাও তাদেরকে জমি বিক্রি করছে, মোটা টাকা পাচ্ছে সেখানে জমি বিক্রি করে, সে বড় ভালো বাড়ি বানাচ্ছে। তাহলে দোষ উভয় পক্ষেরই আছে, তাই না? দোষ শুধু ওদের না, মুসলমানের যে দোষ, মুসলমানের যে অবস্থা, এগুলো আমি শেষে বলবো যে কেন এই আজাব আসছে আমাদের উপরে, কেন এই লাঞ্ছনা আসছে, এটা আমার শেষে বলবো, হয়তো বা আমার আজকে সময় হবে না, যেহেতু সময় শেষ হয়ে এসেছে আর আপনাদেরকেও খিদে লেগেছে বুঝতে পারছি, কথা খুব বেশি আসছে আজকে। মোট কথা, এই জমি, এই ভূমিকে কি বলা হয়েছে? নিরাপদ। কার জন্য বলা হয়েছে? وَجَعَلْنَا ابْنَ مَرْيَمَ وَأُمَّهُ آيَةً وَآوَيْنَاهُمَا إِلَى رَبْوَةٍ ذَاتِ قَرَارٍ وَمَعِينٍ। এই জমি কেমন, ভূমি কেমন, আল্লাহ তাআলা বলছেন আমি মারিয়াম তনয় ঈসা, মানে মারিয়াম এবং ঈসা তার ছেলে ঈসা কে করেছিলাম এক নিদর্শন। কেন নিদর্শন কেন? যেহেতু তার জন্মটাই হচ্ছে অলৌকিক। সাধারণত সন্তান জন্মগ্রহণ করে পিতা মাতার ঔরসে, কিন্তু ঈসা আলাইহিসসালামের জন্ম কেবল মায়ের ঔরসে, মায়ের পেট থেকে তার জন্ম হয়েছিল বিনা কোনো পুরুষ ছাড়াই, বিনা পিতা ছাড়াই। খ্রিস্টানরা বদনাম করে বলে যে মারিয়ামের বিয়ে হয়নি, কুমারী, কুমারী মেরি বলে। তো কুমারী মেরি কিন্তু ঈসার, ঈসার বাপ, পিতার নাম কি আমরা পড়েছি? ঈসার, যিশুর পিতার নাম কি? হ্যাঁ, যারা স্কুলে পড়েছেন যিশুর পিতার নাম কি পড়েননি? জোসেফ, জোসেফ, যাকে ইউসুফ বলা হয়। তিনি বলছেন না, ওটা ছিল খাতিব। খাতিব মানে কি? মানে বাগদত্তা, মানে বিয়ে হবে আর কি। বিয়ের কথাবার্তা হয়ে থাকলে আগে যেমন আমাদের দেশে আছে না কোর্টশিপ প্রথা, যাওয়া আসা আসা ফেরা, তার করতে করতে বিয়ের আগে কি হয়ে গেছিল? মারিয়াম গর্ভহীন, উযুবিল্লাহ, মারিয়ামকে ব্যভিচারে নিয়ে মারি দিয়েছে ওরা। আল্লাহুল মুস্তাআন। অলৌকিকটা এরা মানতে পারে না, কিন্তু আমরা মানি। আমাদের কোরআন বলছে যে ঈসা আলাইহিস সালামের জন্ম কিভাবে হয়েছিল? অলৌকিক ভাবে। মোট কথা, তাকে এবং তার মাকে আমি জায়গা দিয়েছিলাম, আশ্রয় দিয়েছিলাম এক নিরাপদ ও প্রশ্রবণ বিশিষ্ট উচ্চ ভূমিতে। সূরা মুমিনুন 50 নম্বর আয়াতে। ইশারা আসছে, সময় শেষ, অতএব বাকি অনেক কথা আছে। ইনশাআল্লাহ পরবর্তী কোন অবসরে আমি আপনাদেরকে জানাবো, বলবো। যারা শুনতে পাবেন না তারা ইউটিউবে আমার চ্যানেলে দেখতে পাবেন বাকি অংশের। এই মসজিদের গুরুত্ব কত মুসলমানদের কাছে, এই মসজিদের সম্পর্কে মুসলমানদের ভিতরে কত দরদ আছে সেগুলো জানতে পারবেন, যে মুসলমানদের সাথে কত সম্পর্ক, সমস্ত নবীদের সাথে কত সম্পর্ক এই ভূমির, এবং সমস্ত নবীদের প্রতি আমরা ইমান আনি সবার জন্য আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। সুতরাং এই জমি এই ভূমির একমাত্র অধিকারী, তাদের নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে যারা প্রকৃত মোমেন এবং মুসলমান সর্বযুগে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। জানানোর উদ্দেশ্য হল যে আমরা যেন প্রস্তুতি নিয়ে থাকি এই ফিলিস্তিনের জন্য বা এই জেরুজালেমের মসজিদের জন্য, যতটুকু করা সম্ভব আমরা যা যতটুকু করতে পারি। আমরা সর্বথেকে সব থেকে যা দুর্বল মানুষ, যাদের কিছুই করার ক্ষমতা নেই, যাদের হাতে শাসন নেই, কিছু নেই, তারা আমরা সব থেকে সস্তা জিনিস যেটা করতে পারি সেটাও কিন্তু একটা অস্ত্র। সেটা কি? আল্লাহর কাছে দোয়া করতে পারি যে আল্লাহ, প্রত্যেক মসজিদে প্রায় দোয়া হয় যে আল্লাহ তুমি এই জেরুজালেমের মসজিদকে জালেমদের হাত থেকে রক্ষা করো, জালেমদের হাত থেকে উদ্ধার করো। এই বলে যদি আমরা দোয়াটাও করতে পারি, বলা যায় না আল্লাহ আপনার দোয়া কবুল করতে পারেন? এই জন্য এই অনুরোধ রাখার জন্য সারা বিশ্বে, এখন সারা বিশ্বে মুসলমানদের মসজিদে মসজিদে মসজিদুল আকসা, মসজিদুল আকসা শুনে থাকবেন, তাই আমরাও চাইলাম যে আপনাদেরকে কিছু শোনাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।